السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ما يقرا جانين نماز في الإسلام دو نمبر ركن، دو نمبر خوتي. خوتي نا থাকে যেমন ঘর থাকে না، ইসলামে মুসলিমের যদি নামাজ না থাকে তার ইসলাম থাকে না। আল্লাহ তাআলা প্রত্যেক ফরজে দুনিয়ার বুকে জিবরিল পাঠিয়ে ফরজ করেছেন, কিন্তু আপনারা বলতে পারবেন কোন এমন ফরজ যে ফরজ আল্লাহ তাআলা তার নবীকে নিজের কাছে ডেকে নিয়ে সরাসরি ফরজ করেছেন? সেটা কি? নামাজ। নামাজ এমন ফরজ, যদি কেউ পালন না করে তাহলে সে কাফের। শাস্তি ইনশাআল্লাহ পরকালে আল্লাহ তাআলা তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি। come here tonight.